الله أكبر الله أكبر. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. যেহেতু সামনে কোরবানির মৌসুম, আবার হজের মৌসুম, কিন্তু আমি যে বিষয়ে আলোচনা করব আপাতত তা হচ্ছে কোরবানি সম্পর্কে। হজের বিধান সম্পর্কে আপনারা অনেক শুনেছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। এই জায়গায় একটি প্রশ্নের উত্তর থেকে আপনাদের কাছে পেশ করা হচ্ছে। প্রশ্ন করা হয়েছিল শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে। প্রশ্ন করা হয়েছে, হাল আলা কুল্লি মুসলিমিন আন ইয়ুদহি, প্রত্যেক মুসলিমের জন্য কোরবানি দেওয়া কি জরুরি অথবা ওয়াজিব? ওয়াজিব বুঝাচ্ছে। ওয়া হাল ইয়াজুজু ইশতিরাকু খামসাতি আফআল ফি উদহিয়াতিন ওয়াহিদা, আর একই কোরবানির জন্তুতে পাঁচজন শরীক হওয়া কি জায়েজ? প্রশ্ন হচ্ছে দুইটা, ঠিক না? একটা, প্রত্যেক মুসলমানের জন্য কোরবানি দেওয়া কি ওয়াজিব? দ্বিতীয় নম্বর, পাঁচজন কি শরীক হতে পারে? তো শেখ রহিমুল্লাহ উত্তর দিচ্ছেন, কোরবানির জন্তু বলতে ওই কোরবানির জন্তু আমরা মনে করি যে জন্তু জবাইয়ের মাধ্যমে বান্দা কোরবানির দিনে ঈদ উল আদহায় আল্লাহর নৈকট্য লাভ করতে চায়। আর এই যে কোরবানি দেওয়ার দিন হচ্ছে চারটি, কোরবানির দিন আরো তিন দিন, তাহলে কয়দিন হলো? চার দিন। তাহলে কোরবানির দিন হচ্ছে 10 তারিখ, তারপরে 11, 12, 13, 13 তারিখ পর্যন্ত কোরবানি দেওয়া যায় আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে প্রত্যেকটা দিক আপনারা খেয়াল করে রাখবেন, কারণ ইখতিলাফ মতবিরোধ আছে। বাংলাদেশে তিন দিন বলে, তাই না? আর আলহামদুলিল্লাহ সঠিক উক্তি হলো কোরবানির দিন পরে আরো তিন দিন থাকে। ওহিয়া মিন আফযাল ইবাদাত, এই কোরবানিটা অন্যতম একটি ইবাদত, কারণ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সালাতের সাথে তাকে সম্পৃক্ত করেছেন, মিলিয়ে দিয়েছেন, সালাতের সাথেই এর উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনারা সবাই জানেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং নাহার করো, মানে কি কুরবানি করো। তাহলে কি বোঝা গেল? এটা তাকিদযুক্ত অত্যন্ত জরুরি। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين. এই দুটি আয়াত হচ্ছে সূরাতুল আনআম 162 ও 63 নম্বর আয়াত। আর প্রথম যে দুটি আয়াত পাঠ করেছি এক আয়াতের অনুবাদ করলাম, আর আপনারা সবাই জানেন ইন্না আতাইনাকাল কাউসার, সূরাতুল কাউসার এই সূরার নাম। আল্লাহ বলেন, আপনি বলুন আমার সালাত আমার কুরবানি, দেখেন আমার সালাত আমার কুরবানি, তো নুসুক মানে কি কুরবানি? ওমাহিয়ায়া উম্মাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ সবই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কোনো শরীক নেই। আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে, মানে আমি সব কিছু যাবতীয় ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত করব। وانا اول المسلمين, আর আমি হলাম প্রথম মুসলিম আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন দুটি, একটি কুরবানি দিলেন তার নিজ পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে। প্রত্যেকটা পয়েন্ট খেয়াল রাখবেন, এক কুরবানি তার পক্ষ থেকে আর তার পরিবারের পক্ষ থেকে, তার মানে এক বকরি দিবে তার পক্ষ থেকে আর পরিবারের পক্ষ থেকে, একটাই যথেষ্ট। আর আরেকটি দিলেন, ওয়াসানিয়া আম্মান আমানা বিহি মিন উম্মতি, দ্বিতীয়টা দিলেন তার উম্মতের মধ্যে থেকে যারা ঈমান এনেছে তার উপর তার পক্ষ থেকে। অবশ্য হাদিসে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ না হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে আর আমার উম্মতের মধ্যে থেকে যারা কোরআন দিতে পারেনি তাদের পক্ষ থেকে কবুল করো। তাই যারা গরিব মুসলিম ওদের কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, এটি আমি মনে করি। وحسن النبي صلى الله عليه وسلم عليه ورغب فيها النبي كريم صلى الله عليه وسلم قرباني দেওয়ার জন্য উৎসাহিত করেছেন আর আমাদেরকে বলেছেন যে তোমরা সকলেই কোরবানি দেওয়ার চেষ্টা করো। এই গেল একদিক। আর করেছিলেন কোরবানি ওয়াজিব কিনা, যেটা সাধারণ কোরবানি আমরা দিয়ে থাকি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই জায়গায়, একটা কথা বললাম সাধারণ কোরবানি যেতে দেয়া হয় এটা ওয়াজিব কিনা, এর মধ্যে আলেমদের মতবিরোধ, দুটি মত। কেউ কেউ বলেছেন প্রত্যেক সমর্থ সামর্থ্যশীল ব্যক্তির জন্য কোরবানি দেওয়া ওয়াজিব, কারণ এর নির্দেশ স্বয়ং রব্বুল আলমিন তার কোরআনে কারিমে দিয়েছেন, যেভাবে আগে আপনারা শুনলেন ফসল্লি রব্বিকা তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। এমনি ভাবে একটি হাদিস সহি বুখারী এবং মুসলিমের ওলিমা যা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في من ذبح قبل الصلاة أن يذبح بعد الصلاة এমনি ভাবে এসছে সহি বুখারী এবং মুসলিমে যে যেসব সাহাবা ঈদের সালাতের পূর্বে কোরবানি দিয়ে দিয়েছিলেন, ঈদের সালাতের পূর্বে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তারা যেন পরে আরেকটা কোরবানি দেন, কারণ আগেরটা হয়নি। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? এটা কি বোঝা গেল কোরবানি দেয়া ওয়াজিব, যদি ওয়াজিব না হতো তাহলে আগেরটা বলো খালাস হয়ে গেছে আর কি করবে, দ্বিতীয়বার আর দেওয়ার দরকার নেই। তবে যদি কেউ এরকম হয় তৌফিক নাই তো সেটা ভিন্ন কথা। এমনি ভাবে একটি রয়াত বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইয়ুদহি ফালা ইয়াক্রাবান্না মুসাল্লানা, যে কেউ সামর্থ্য রাখবে এত ছোট কোরবানি দিল না সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। এই হাদিসটিকে কোন কোন আলেম হাসান বলেছেন, যদিও শেখ যাফ বা দুর্বলতার দিকে ইশারা করেছেন, কিন্তু শেখ সাহেব রাহিমাহুল্লাহ হয়তো এই হাদিসকে তিনি অনেকটা শক্তিশালী মনে করে নিজের জন্য উল্লেখ করেছেন, আর শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসকে হাসান সাব্যস্ত করেছেন। কি বলেছেন? যে সামর্থ্য রাখে আর কোরবানি দেয় না সে যেন ঈদগাহের কাছে আসে না। অতএব কি বোঝা গেল? এই তিনটি দলিলকে সামনে রেখে, দুটি দলিল তো একদম নির্বিচার স্পষ্ট যে কোরবানি দেয়া ওয়াজিব না সুন্নাত হবে, ওয়াজিব হবে। এরপরে শেষরা বলছেন, অতএব কোন মানুষের জন্য উচিত না যে কোরবানি আদায় করতে সক্ষম সে ছাড়বে, কোরবানি দেবে না ওটা উচিত না। যদি সক্ষম হয় অবশ্যই সক্ষম হতে হবে, সমর্থ হতে হবে, যদি সামর্থ্য না থাকে সে সমর্থ না হয় তাহলে দেবে না। যার তৌফিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন, এই অবস্থায় কোরবানি ছাড়বে। এরপরে যে প্রশ্ন করা হয়েছিল আপনি কি সঠিক হতে পারে, বলছেন শ্রেষ্ঠ রহমাতুল্লাহ, যদি বকরি দিয়ে দেয়, সংক্ষিপ্ত আকারে করে নিয়েছি যেহেতু সময় কম, যদি বকরি দিয়ে কোরবানি দেয় তাহলে বকরিতে কোনো শরীকানা চলবে না, মালিকানা সত্যি মালিকানা সত্যি শরীকানা চলবে না, বকরি হয় ভেড়া হয়। আচ্ছা, আর যদি গরু বা উঠ হয় তাহলে তাতে সাতজন শরীর হতে পারে, একটাই এক গরুতে কয়জন শরীর হতে পারবে? সাতজন। এটা হলো মালিকানা মালিকানা সূত্রের দিক দিয়ে, বকরিতে একজন আর উঠে বা গরুতে সাতজন শরীর হতে পারে। এবারে যদি কম হয়, শেষটাকে প্রশ্ন করা হয়েছে পাঁচজনের কথা, হ্যাঁ চেষ্টা বললে এখানে সাতজনের কথা, তার মানে কি বোঝাচ্ছে যে পাঁচজন হলেও আলহামদুলিল্লাহ, ঠিক না? তাহলে তো তিনি বলতে খবর দ্বারা পাঁচজন হবে না, সাতজনই হতে হবে বলেননি। তিনি বুঝাচ্ছেন যে সাতজন পর্যন্ত শহীদ হতে পারে। তাই কোনো কোনো ভাই আমাকে প্রশ্ন করেন, তিনজন শরীক হওয়া যাবে, চারজন শরীক হওয়া যাবে, পাঁচজন শরীক হওয়া যাবে, দুইজন শরীক হওয়া যাবে? আলহামদুলিল্লাহ, অর্থাৎ উদ্দেশ্য সাতজন পর্যন্ত। এইটাই অনেক ওলামা বলেছেন, এটা আমার কাছে আমার বিবেক বিবেকও আছে আলহামদুলিল্লাহ। শেখ রহিমাহুল্লাহ কিতাব শরহ আল মুমতা, শরহ আল মুমতা উল্লেখ করেছেন এটা, মানে সাতজন ও মানে বেশি থেকে বেশি সাত, এরকম বলেছেন। বেশি থেকে বেশি কতটুকু সাত, তার মানে এর চেয়ে কম হবে কিনা? বরং এর চেয়ে কম আরো ভালো হবে, কারণ গোষ্ঠা গরিবকে আরো বেশি দিল আলহামদুলিল্লাহ। ও আম্মা, এরপরে কথা সওয়াবের দিকে কতজন শরীক হতে পারে? ও আম্মা আত-তাশরীকু ফি সওয়াব ফালা হারাজ আন ইয়ুযাহিয়া আল-ইনসানু বিশ-শাতি আনহু وعن أهل بيته وإن كانوا كثيرين بل له أن يضحي عن نفسه وعن علماء الأمة الإسلامية وما أشبه ذلك من العدد الكثير الذي لا يحصيه إلا الله سبحانه. قلت أن صعابة شريك التبر بشيء ايه بو كنت ايه نجي طاسي نجي البوريوار كي أتي سجن كي أمتر علماء علماء در كي علماء علماء المسلمين এমনি ভাবে আমার দেশীয় করি, আপনারা দোয়া করবেন নিজেদের উস্তাদদের জন্য, উচিত ঠিক কিনা? আপনি সবে আপনার উস্তাদদেরকে শরীক করতে পারেন, চেষ্টা বলছেন, বরং উম্মার মধ্যে থেকে যত সংখ্যা চায় সবাইকে সে সবে শরীক করতে পারে। কিন্তু মালিকেরা সত্যি না বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই মাসলাতে বুঝার তৌফিক দান করুন। যা বললাম সংক্ষিপ্ত সহজ না ইনশাআল্লাহ, প্রত্যেকটা পয়েন্ট ইয়া রাখার চেষ্টা করবেন। আল্লাহু আলাম, আল্লাহ অধিক জানেন। আল্লাহ আমাদের এই আমলকে কবুল ও মঞ্জুর করুন, আমল করার তৌফিক দান করুন, ইলম অর্জন করে প্রচার করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের আসাতেদাদের কেরামদেরকে মাফ করো, মা বাবাকে মাফ করো, আমাদের ছাত্রদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ মুসলিম মুসলমানদের উপর রহম করো, মুসলমানদের উপর রহম করো, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি মাফ করো, আমাদের জীবিত মৃত সকল মুসলিমদেরকে আল্লাহ তুমি মাফ করো। في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.